भरा था स्मृति सुधाय विदाय पात्र खाली भरा था मिलने उत्सवे ताई तिराए दियो आनी भरा था विषादेर सुजाले नीरबेर मार मोताले विषादेर सुजाले नीरबेर मार मोताले गोपने उठु खोले हृदयेर नूतन बाणी गोपने उठु खोले हृदयेर नूतन बाणी भरा था যে পথে যেতে হবে সে পথে তুমি একা নয়নে আধার রবে ধ্যানে আলোক রেখা যে পথে যেতে হবে সে পথে তুমি একা নয়নে আধার রবে ধ্যানে আলোক রেখা সারাদিন সঙ্গোপনে সুধারস ঢালবে মনে সারাদিন সঙ্গোপনে সুধারস ঢালবে মনে পরাণের পদ্ম বলে বিরহের বিনা পানি পরাণের পদ্ম বলে বিরহের বিনা পানি ভরা থা স্মৃতি সুধায় বিদায়ে পাত্র খানি ভরা থা ভরা থা